السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের আলোচ্য বিষয় এরকম জাকাতেরই, মানে জের ধরে জাকাত কিভাবে আদায় করবেন, যে জাকাত কে নেবে কে পাবে, এসব আপনারা নিশ্চয়ই শুনেছেন আগে জেনেছেন। আজকে আমরা দেখব যে জাকাত যে নেবে, জাকাতের হকদার যে জাকাত গ্রহণ করবে তার উচিত কি, কেউ যদি তাকে জাকাত দেয় তাহলে তার উচিত কি, জাকাত হকদার হলে তার উচিত হল তাকে জাকাতের হকদার হতে হবে। সে যদি জাকাতের হকদার নিজেকে মনে না করে তাহলে জাকাত নিতে পারবে না। যদি কোরআনের কয় প্রকার লোককে বলা হয়েছে জাকাত পাওয়া যাবে, খেতে পারবে, কয় প্রকার কোরআনে? আট প্রকার। আট প্রকার দেখবে সে কোন প্রকারের অন্তর্ভুক্ত, যদি এক প্রকারের অন্তর্ভুক্ত হয় তাহলে সে জাকাতের হকদার, সে হাত পেতে জাকাত নেবে। যা পাচ্ছে তাতে সন্তুষ্ট হতে হবে, অসন্তুষ্ট হওয়া যাবে না। যা পাচ্ছে এটা আল্লাহর দান, আল্লাহর পক্ষ থেকে তার ভাগ্যে যেটুকু আসছে সেইটুকু দানকে নিয়ে সন্তুষ্ট হতে হবে, দানকে তুচ্ছ ছোট ছোট মনে না করে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে। নম্বর তিন হল দাতার কৃতজ্ঞতা আদায় করতে হবে। দিচ্ছে আল্লাহর মাল, হক দিচ্ছে আল্লাহর হক দিচ্ছে ঠিকই, তবুও তো আল্লাহ তাআলা তার উপরে যাকাত ফরজ করেছে ফলে দিচ্ছে, সুতরাং তার শুকরিয়া আদায় করতে হবে না? হবে না। নাকি ও কি নিজের মাল দিচ্ছে, নাকি ও তো আল্লাহর মাল দিচ্ছে, তার শুকরিয়া আদায় করবেন না? নিশ্চয়ই তার দাতার শুকরিয়া আদায় করতে হবে, জাকাত দিচ্ছে যেহেতু তো তাকে কমসে কম কি বলতে হবে, শুকরিয়া আদায় করে তার কৃতজ্ঞতা, ধন্যবাদ আমার সহযোগিতা করলেন ইত্যাদি ইত্যাদি বলে কৃতজ্ঞতা। আর কৃতজ্ঞতার বিভিন্ন সিস্টেম আছে, কি কি করলে শুকরিয়া আদায় হয়। নম্বর এক, জানতে হবে যে এটা দাতার পক্ষ থেকে আমার জন্য অনুগ্রহ, আমি উপযুক্ত বলে আমি পাচ্ছি তা নয়। আর নম্বর দুই, দাতার শুকরিয়া আদায় করতে হবে মৌখিকভাবে। আর নম্বর তিন, সেটাকে ব্যয় করতে হবে যাতে ব্যয় করা দাতা পছন্দ করে। এ হচ্ছে মোটামুটি শুকরিয়া আদায় করার নিয়ম। আর যে মানুষের শুকরিয়া আদায় করে না, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে না। কারণ আপনি বলবেন যে আমি শুধু আল্লাহর শুকরিয়া আদায় করব, তো শুধু আল্লাহর শুকরিয়া আদায় করলে, মানুষের শুকরিয়া আদায় না করে যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন তাহলে পরে আপনার শুকরিয়া আদায় হবে না, যথেষ্ট নয়। এই জন্য মানুষের শুকরিয়া আদায় হলে আল্লাহর শুকরিয়া, অনেকে আছে আল্লাহর শুকরিয়া আদায় করো। আপনি দেখবেন, সাধারণ একটা উদাহরণ দিই, আপনি একজনের বিয়ে লাগিয়ে দিলেন, এক মেয়ের বিয়ে লাগিয়ে দিলেন, তারপরে যদি তাকে জিজ্ঞেস করেন মেয়ে খুব সুখ পেয়েছে, কি গো মেয়ে কেমন আছে, তো বলে হ্যাঁ বাবা আল্লাহ সুখ দিয়েছে, খুব ভালো আল্লাহ সুখ দিয়েছে, কার শুকরিয়া আদায় করলো? আর আপনি যে বিয়েটা লাগিয়ে দিলেন সেটা সে ভুলে গেল। তো এখানে যদি যে মানুষ তোমার উপকার করলো তার কথাটা ভুলে গিয়ে শুধু আল্লাহ শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় হবে না, মানলাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের শুকরিয়া আদায় করলে তবে আল্লাহর শুকরিয়া আদায় হবে। নম্বর চার, জাকাত দাতার জন্য দোয়া করতে হবে। দোয়া করে কি বলতে হবে? জাজাকাল্লাহ খায়ের, তাই না? কমসে কম সহজ উপায় যেটা সহজ বলা সেটা হচ্ছে জাজাকাল্লাহ খায়ের, কিংবা সাল্লাল্লাহু আলাইক, মানে আল্লাহ আপনার প্রতি করুণা বর্ষণ করুন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফলান, যদি আরবি না বলতে পারেন তো আল্লাহ আপনার বংশ, আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি, আপনার বংশধরের প্রতি রহমত বর্ষণ করুন, করুণা বর্ষণ করুন, আপনার ধনে মালে বরকত দিন, ধনে মালে বরকতের দোয়া দেবেন। কারণ এটা হচ্ছে যাকাত, হচ্ছে শুকরিয়া, আর এও শুকরিয়া আদায় করছে। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, শুকর শুকরিয়া আদায় করলে আমি তা বেশি করব, বাড়িয়ে দেব। অতএব সে ক্ষেত্রে আপনি দোয়া দিয়ে এসব কথা বলবেন, যেহেতু আল্লাহ তাআলা বলছেন খুজ মিনা মুআলিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা وصلي عليهم ان صلاتك سكن لهم والله سميع عليم سوره توبه 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, তুমি তাদের ধনসম্পদ হতে সাদাকা গ্রহণ করো, যাকাত গ্রহণ করো, যার দ্বারা তুমি তাদেরকে পাক সাফ করে দেবে। দেখেন, আগে বলেছিলাম যাকাত হচ্ছে পবিত্রতা, যাকাতের মাধ্যমে মানুষ কি হয়, পবিত্র হয়, যাকাতের মাধ্যমে মানুষের মাল পবিত্র হয়। আর তাদের জন্য দোয়া করো, ওয়াসাল্লি আলাইহিম, আর তাদের জন্য দোয়া করো, ইন্না সালাতাকা সাকানুল্লাহম, নিঃসন্দেহে তোমার দোয়া হচ্ছে তাদের জন্য শান্তির কারণ। আর আল্লাহ তাআলা খুব শোনেন, খুব জানেন। এখন কথা হলো যে আপনি যাকাতের হকদার নন, কিন্তু আপনি যাকাতের মাল আদায় করতে এসেছেন, সেক্ষেত্রেও আপনাকে দোয়া করতে হবে। আপনি মাদ্রাসার জন্য আদায় করছেন, কিংবা আপনি কোন ফান্ডের জন্য আদায় করছেন যাকাত, কিংবা আপনি সরকার, আপনি নেতৃস্থানীয় ব্যক্তি, আপনার হুকুমে যাকাত আদায় হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনা, আপনার দোয়া তাদের জন্য হচ্ছে শান্তির কারণ বা সান্ত্বনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তাআযা বিল্লাহ ফাআইযু, যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে তোমার কাছে কেউ আশ্রয় চায় তাকে আশ্রয় দাও। ওমান সাআলা বিল্লাহ ফাআতু, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তা দিয়ে তোমার কাছে চায় তাকে দাও। এমনিতে আল্লাহর ওয়াস্তা দিয়ে জান্নাত ছাড়া কিছু চাইতে হয় না, তবুও যদি কেউ চায় আল্লাহর ওয়াস্তা দিয়ে, ভাই আল্লাহর ওয়াস্তে পাঁচটা টাকা দাও, যদি চায় তো তাকে ফেরাইও না। ওমান দাআকুম ফাজিবু, যদি তোমাদেরকে কেউ দাওয়াত দেয়, কোন খাবারের দাওয়াত দেয়, তাহলে তা কি করো, কবুল করো, দাওয়াত কবুল করো। অবশ্য দাওয়াত খাওয়া জরুরি না, কি কথা হুজুর, আপনি দাওয়াত করলেন, দাওয়াত কবুল করলাম, আপনার বাসায় গিয়ে দেখলাম এমন কিছু খাবার যে খাবার আমার চলবে না, আমার ডায়াবেটিস আছে, আপনি মিষ্টি খাওয়াবেন, আমাকে খাওয়া জরুরি না? দাওয়াত গ্রহণ করা ওয়াজিব, কিন্তু সেখানে গিয়ে খাওয়া জরুরি না। দাওয়াত করলেন, দাওয়াত করে গিয়ে দেখলাম বাড়িতে আপনি ডিকসেট লাগিয়েছেন, ওটা কি বলে, ডিকসেটই তো বলে, একদম ঝমাঝম গান চলছে, ডেক্সিট বা ডিকসিট যাই হোক, তো টেপ বাজছে ঝমাঝম, কিংবা ভিডিও চলছে, তো আমি সেখানে বসে খেতে পারবো? আমার মতো মুসলমান, শুধু হুজুর বলে মনে করেন না, মুসলমানের উচিত সেই জায়গায় বসে না খাওয়া, বা সেই জায়গায় না বসা। হ্যাঁ, বন্ধ করতে পারলে গিয়ে বন্ধ করে বসুন, তো খাওয়া সেখানে জরুরি না। মনে করেন আপনার রোজা আছে, আপনি গেলেন, তারপরে গিয়ে আপনি নাও খেতে পারেন, ভাই আমি রোজা আছি, তবে আপনার জন্য জায়েজ নফল রোজা হলে রোজা ভেঙে খাওয়া। বেশ, ওয়ামান সানা ইলাইকুম মারুফান ফাকাফিও, আর তোমাদের প্রতি যখন কেউ কোন উপহার দান করে, উপকার করে, তার প্রতিদান দাও, কারণ প্রত্যেক দানই প্রতিদান চায়, দান দিলে প্রতিদান দিতে হবে। এখন আমি গরিব মানুষ, জাকাত দিচ্ছি, জাকাত খাচ্ছি, জাকাত নিচ্ছি, আপনার উপকার নিচ্ছি, আপনার অর্থ নিচ্ছি, আমি কি দেবো? আমি আপনি আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করছেন, আমি আপনাকে 10,000 টাকা দিতে পারলে তো ব্যাপারই ছিল না। এখন আমার পুঁজি কি, আমার পুঁজি হল উজরাত আহলে সুদায়ের বলা হয়, মানে সুদায়ের, সুদায় আমরা তো মিন টাকা সুদায়ের বাস করছি, এই সুদায়ের বলছে দোয়া হচ্ছে কি বলে, যদি কিছু উপকার করেন তো এদের বিনিময় হচ্ছে, এদের পারিশ্রমিক হচ্ছে জাজাকাল্লাহ খায়ের, বুঝলেন তো, জাজাকাল্লাহ খায়ের বলা কমসে কম। যদি তোমরা দেওয়ার মতো কিছু না পাও, ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনাহু বিহি, যদি দেওয়ার মতো কিছু না পাও, ফাদউ লাহু, তাহলে তার জন্য দোয়া করো, হাত্তা তারাও আন্নাকুম কাদ কাফাতুমুহ, যতক্ষণ মনে হবে যে হ্যাঁ তুমি তাদের প্রতিদান দিয়ে ফেলেছ। এই জন্য তাহলে খেলেন, খেয়ে আপনি প্রতিদান দিলেন কি, দোয়া। আর এই খাওয়ানোর পরে আপনি আশা করে থাকবেন না যে বাদশাকে খাওয়ালাম, বাদশা আমাকে দোয়া দিল, বাদশা আমাকে খাওয়াবে, এই আশা করা উচিত না। বরং এ দাপ রাখাও ঠিক না, আরে তোকে খাওয়ালাম, আমার বেটার বিয়ে তোকে দাওয়াত দিলাম, আর তোর বেটার বিয়ে আমাকে দাওয়াত দিলি না, তার মানে এটা হলো প্রতিদান। কিন্তু ও পারবে না, সেহেতু দাওয়াত দেয়নি, কিন্তু ও প্রতিদান দিয়েছে না দেয়নি, প্রতিদান দিয়ে ফেলেছে, জাজাকাল্লাহ খায়ের বলে দিয়েছে, শুক্রিয়া আদায় করে দিয়েছে, প্রতিদান হয়ে গেল। এই জন্য দাপ রাখা উচিত না। অনেকে দাপ রাখে, হ্যাঁ আমার ঘরে খেয়ে খেয়ে পেটটা মোটা হয়ে গেল, আমাদেরকে খাওয়াবার নাম নেই, এই সেই, এরকম করা উচিত নয়, এর কারণ আপনি পেয়ে গেছেন। আপনি জাযাকাল্লাহ খায়ের পেয়ে গেছেন। আর যদি খাওয়ানোর পর দান করার পর খোঁটা দেন তাহলে কি হবে, দান কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, খোঁটা দিলে নষ্ট হয়ে যাবে। নম্বর পাঁচ, প্রয়োজনের বেশি চাইবেন না। আপনি যদি জাকাতের হকদার হন তো জাকাত প্রয়োজনের বেশি নিতে পারবেন না, আপনার তো যতটা প্রয়োজন ততটা। আপনার ঋণগ্রস্ত, আপনি 5,000 টাকার ঋণগ্রস্ত ঋণ আছে, কোনো মতেই শোধ করতে পারছেন না, তখন আপনার জন্য জাকাত খাওয়া হালাল, তাই না? এবার যদি কোন জায়গায় জাকাত বিলি হয়, কেউ জাকাত দেয়, তার কাছে গিয়ে বললেন আমি ঋণগ্রস্ত, আমাকে যদি জাকাত দেওয়া হতো তাহলে আমি ঋণটা শোধ করতে পারছো না, শোধ করতে না, তো ঠিক আছে কত টাকা ঋণ, তখন 5,000 জায়গায় 10,000 বললে দেখুন যা বলবো তাই পাবো, মিথ্যা কথা বলা হবে, বলা হবে না। কিংবা যদি সে জিজ্ঞাসা না করে, এমনি 10,000 টাকা দেয়, তা কি বলতে হবে যে ভাই আমার 5,000 টাকা ঋণ আছে, 5,000 টাকা দাও, বাকি নব না, এরকম মানুষ আছে নাকি? বরং এরকম মানুষ আছে যে গাড়িতে শুনেছেন আপনারা যে গাড়ি নষ্ট হয়ে গেছে, সে মানে জেলে ছিল, তো তার পক্ষ থেকে টাকা চাঁদা তুলে দেওয়া হলো, হ্যাঁ গাড়ির দাম হয়ে কি বলে আপনার যা জরিমানা লেগেছিল সব দেওয়ার পরেও সে তা এত টাকা বাঁচলো যে একটা গাড়িও কিনল। এইরকম হলে হবে না, তাই না? এ বালাদিয়ার লোকরা জানে যে তাকে এমন টাকা দেওয়া হলো যে শেষকালে সেটা গাড়িও কিনল, তো না এরকম না যে আপসে আতা হ্যায় আনে দো, এরকম না। আপনার যতটুকু জায়েজ যতটুকু হলে আপনার ঋণ আপনার জরিমানা মানে শোধ হয়ে পরিশোধ হয়ে যাবে ততটুকু আপনি গ্রহণ করতে পারেন, তার বেশি গ্রহণ করতে পারবেন না। বেশ, তাহলে এখানে আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, বিশেষ করে যেসব ভাই যেসব যারা আছে মানে জাকাত খাওয়ার হকদার, আর আশা করি কম লোকই হবে জাকাত খাওয়ার হকদার, অনেক বেশি আছে, তাই না? বেশি আছে। আমার উদ্দেশ্য হলো যে এখানে আমাদের সামনে যারা আছে বা যারা শুনবে তাদের মধ্যে কম লোক কি হবে, তবু যারা শুনবে আশা করি উপকৃত হবে, আল্লাহ তাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।